عن عبد الله بن عباس رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال: نعمتان مغبون فيهما كثير من الناس، الصحة والفراغ. প্রথমে رب العالمين দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ পাক رب العالمين আমাদেরকে আমাদের হুজ্জাজ ভাইদেরকে হজ সম্পাদন করে সুস্থভাবে সুন্দরভাবে আবার কোন জায়গায় পৌঁছাতে পেরেছেন বা বিভিন্ন জায়গায় পৌঁছেছেন আমাদের এই কাফেলার মাধ্যমে। তাই আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এমনিভাবে আমরা আমাদের ভাইদের মধ্যে থেকে যারা এখানে ছিলেন সবাই আলহামদুলিল্লাহ সুস্থই আছেন, আর দিনে যারা উজাড় হয়েছেন এবাদত অনেক করেছেন, আল্লাহ দিনে সব এবাদত আল্লাহ কবুল করেন। আর আজকে হজের পরে এই প্রথম দর্শ হচ্ছে আমাদের, আজকে 18/12/1437 হিজরি সোমবার দিনগত রাত আলহামদুলিল্লাহ আমরা এখানে প্রথম দিনই দরসে বসেছি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন, তাই আমরা আবারও আল্লাহর শুকরিয়া জানিয়ে বলছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে একটি হাদিস পাঠ করলাম। হাদিস হলো আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি নিয়ামতের ক্ষেত্রে অনেক লোক দোহা খেয়ে যায়। দুটি নিয়ামত, এই দুটি নিয়ামত কেউ স্বীকার করতে পারে না, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পায় উপভোগ করে কিন্তু তারা ক্ষতির সম্মুখীন হয়। যেমন অনেকে আছে ব্যবসা করে ক্ষতির সম্মুখীন হয় না, ক্ষতিগ্রস্ত হয়, ওইরকম এই দুটি নিয়ামত আল্লাহর পক্ষ থেকে পেয়েছে কিন্তু তারা ক্ষতির সম্মুখীন হয়, ক্ষতিগ্রস্ত। এই দুটি নিয়ামত একটা হলো স্বাস্থ্য আর আরেকটা হলো অবসর সময়। স্বাস্থ্যের মতো নিয়ামত ইসলামের পরে আর কি আছে? আল্লাহ আকবার, স্বাস্থ্য। কত মানুষ প্রতিবন্ধী, কত মানুষের পা নেই, কত মানুষের হাত নেই, কত মানুষের জিহ্বা নেই, কত মানুষের ঠোঁট নেই, কত মানুষ চোখ দিয়ে দেখে না, কত মানুষ কান দিয়ে শোনে না, কত মানুষ যখন কথা বলে স্পষ্ট করে কথা বলতে পারে না, আছে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুই নিয়ামতের ক্ষেত্রে অনেক মানুষ ধোঁকা খেয়ে যায়, এই নিয়ামতগুলির কদর করা করে না। যদি আপনি রোগাক্রান্ত হন তখন আপনি বুঝেন আপনার স্বাস্থ্যের, আপনি যখন সুস্থ ছিলেন তার নিয়ামত কতটুকু। এখানে দেখা যায় অনেক সৌদি পাওয়া যায়, এই আছে আপনারা দেখেন না, হাত পা মারাতে পারে না, এই যে মসজিদে আছে কিরকম আছে, চলতে পারে না, কথা বলতে পারে না। আল্লাহ, আমরা এখানে যারা আছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। তো এই নিয়ামতের কদর জরুরি না, স্বাস্থ্য। অন্যের দিকে তাকিয়ে দেখো, যারা প্রতিবন্ধী হয়ে আছে, যাদের পা নাই হাত নাই, এরকম লোক মাঝে মধ্যে দেখা যায় বর্তমান সময়ে ফেসবুক ইত্যাদি দেখে, আল্লাহ আকবর, তার দুই হাত নাই শুধু পা, দুই পা আছে, উজু করতে সময় মুসলমানের হচ্ছে আল্লাহ আকবর, ওই পা দিয়ে এসে উজু করছে, নিয়ে নিজে নিজেই উজু করছে, সুবহানাল্লাহ। দেখেছেন তো এই যে স্বাস্থ্য আমাদের কত নিয়ামত, এই সত্যের কদর অবশ্যই আমাদেরকে করতে হবে। আল্লাহ নিয়ামতের কদর না করলে আল্লাহ পাক হয়তো তোমার থেকে তার নিয়ামত ছিনিয়ে নিতে পারেন। আল্লাহ তোমাকে দিল, এবারে যে তোমাকে এই নিয়ামত দিল তিনি কে? আল্লাহ। যে দিল তার তো শুকরিয়া আদায় করা উচিত। আমরা সাধারণত বুঝি একটা মানুষ যদি তোমাকে তোমার কোন কল্যাণ করে, তুমি যদি ভালো লোক হও তাহলে বলবে তার তো একটা কিছু করা উচিত, আমি আমার সাধ্য অনুযায়ী তার বোঝা দিব, বোঝা দেওয়ার চেষ্টা করি না? আর না হয় সারা জীবন অনুগত হয়ে থাকবে, যেহেতু সে আমার আমার কদর করেছিল, আমার প্রতি দয়া দেখিয়েছিল, আমার প্রতি অনুগ্রহ করেছিল। একটা মানুষ যদি করে, আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ শুকরিয়া কিরকম? আল্লাহর বিধিবিধান পালনের মাধ্যমে আল্লাহ শুকরিয়া আদায় হবে। আপনারা হজ করে আসবেন, আমরা এখানে যারা আছি, মানে আল্লাহর শুকরিয়া আদায়ের প্রধান মাধ্যম হচ্ছে সালাত। আল্লাহর শুকরিয়া আদায়ের প্রধান মাধ্যম কোনটা? যার মধ্যে পাঁচ ওয়াক্ত সালাত মজুদ, তার মানে আমরা বলতে পারি সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পেরেছে। সে আল্লাহর সামনে পাঁচবার নিয়মতান্ত্রিক সতর্ক সালাত আদায় করেছে, ফরজ রুকু করে, সেজদা করে, আমার মতো গুনাহগার কে আছে? আল্লাহ ভাইয়ের আল্লাহ শুকরিয়া আমরা আদায় করবো সকালে বলে নিশা। নামাজ অবশ্যই পাঁচ ওয়াক্ত, হজ করে এসেছো, হজের ঠিকই ধরার চেষ্টা করো। হজের যে নিয়ামত আল্লাহ পাক তোমাকে দিয়েছেন, এটা একটা নিয়ামত। কত মানুষ আছে সারা বিশ্বে, যদি আমরা অনেক দেখতে পাচ্ছি বর্তমানে হজে আসছে, এত ছোট অনেক লোক আছে সারা বিশ্বে যাদেরকে আল্লাহ তৌফিক দিচ্ছেন না হজে আসা, কিন্তু তার তাদের মন কাঁদছে, মন কাঁদছে, বলছে জীবনে যদি একটাবার বাইতুল্লাহকে সরাসরি দেখতে পাই, এরকম মনে তাদের আশা আকাঙ্ক্ষা আগ্রহ, কিন্তু তারা আসতে পারছে না। আপনাকে আল্লাহ পাক তৌফিক দিলেন, ঠিক না? আপনি হজ করে আসলেন, সেই নিয়ে আমাদের না শুকরি করবেন না আমাদের শুকরিয়া আদায় করবেন? ভাইয়ের আমার তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, নিয়ামাতানি মাকবুলুন ফীহিমা কাসীরুন মিনান নাস আস-সিহ্হা, স্বাস্থ্য, আর আরেকটা কি? আল ফারাগ, অবসর সময়। অবসর সময় হয়তো নষ্ট করো না, অবসর সময় ভালো ক্ষেত্রে ব্যবহার করো, ভালো ক্ষেত্রে লাগাও, কোরআন তিলাওয়াত করো, তসবিহ পড়ো, মানুষের কল্যাণে কল্যাণে মানুষের জন্য কল্যাণ করতে পারো, সৃষ্টির জন্য কল্যাণ করতে পারবো, এই জন্য সময় ব্যয় করো। এই হলো আর খারাপ বেশিরভাগ মানুষ আল্লাহ রাসূল আসলাম বলেছেন অবসর সময় পায় কিন্তু সময়ের কদর করে না, অবসর পায় সময় পায় কিন্তু সে কদর করে না, হয়তো সময় নষ্ট করে, ঠিক কিনা বলেন? খেল তামাশার মাধ্যমে আল্লাহর নাফরমানির মাধ্যমে মানুষেরা সময় নষ্ট করে। আবার যদি হারাম ক্ষেত্রে যদি ব্যাহত হয় কি অবস্থা হবে? আমি আর যেহেতু আমার সময় হয়ে গেছে, এই হাদিসটি গুরুত্বপূর্ণ, পরে আরো আলোচনা হবে ইনশাআল্লাহ। তো দুটি নিয়ামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অনেক রূপ, এই দুটি নিয়ামতের ক্ষেত্রে ধরা খেয়ে যায়, একটি হলো স্বাস্থ্য আর একটা কি? অবসর সময়। তো আমরা যেন অবসর সময় আপনার ডিউটি যেগুলো করেন ফরজ, তারপরে আপনারা মনে করেন জরুরি যেসব ডিউটি ওগুলো আদায় করার পরে আরো অবসর ডিউটি করেন আপনারা হালাল কামাইয়ের জন্য, আলহামদুলিল্লাহ হালাল পথে কামাই করছো, অসুবিধা নেই। কিন্তু এর সাথে সাথে অবসর সময়টা দিন শেখার জন্য একটু কিছু সময় আপনারা লাগাবেন, বুঝতে পারেছেন? দিন শেখার জন্য, কোরআন শেখার জন্য, আকীদা বিশ্বাস ঠিক করার জন্য সময়টা প্রত্যেক দিন অল্প সময় লাগাও। দেখো ইনশাআল্লাহ এর দ্বারা আল্লাহ পাক আমাদেরকে, আমাদেরকে, আপনাদেরকে ইনশাআল্লাহ আমাদের সময়ের মধ্যে আল্লাহ পাক বরকত দিবেন, কামাইয়ের মধ্যে বরকত দিবেন, আমাদের জান মালে বরকত দিবেন, যদি আমরা আল্লাহর প্রতি যদি সময় ব্যয় করি। আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই রাজি আছেন, অবসর সময় ভালো ক্ষেত্রে ব্যবহার করবেন, হালাল কামাই করছেন আলহামদুলিল্লাহ, ভালো কিনা? আচ্ছা, এর সাথে সাথে তোমার কাজ যে যা, তোমার সাথে যে আমল যাবে ওই আমল সুধরার জন্য একটু সময় ব্যয় করবে না? আমি যেসব টাকা পয়সা কামাই করি ওগুলো তো আমি নিয়ে যাবো না, আমার সাথে কোরআন যাবে, আমার সাথে আমার সালাত যাবে, আমার সাথে আমল যাবে, তো এই আমলগুলি যেন আমরা ঠিক করতে পারি এই জন্য সময় একটু ব্যয় করবো। কারা এতে রাজি আছে একটু হাত তুলুন। আমরা যেন স্বাস্থ্যকে এবং অবসর সময়কে এইসব নিয়ামত, এই দুটি নিয়ামতকে বিশেষ করে এই দুই নিয়ামতের গুরুত্ব দিয়ে যেন চলতে পারি সেই তৌফিক দাও। আমাদেরকে বেশি বেশি করে হালাল কামাই করার তৌফিক দাও, হারাম থেকে দূরে থাকার তৌফিক দাও, দুনিয়ার মুসলমানদের উপর রহম করো, আল্লাহ মুসলিমদেরকে সাহায্য করো, মুসলিমদেরকে পকড়াও করো, মুসলিম রাষ্ট্রগুলির হেফাজত করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ وفي الآخرة حسنة وقنا عذاب النار، وصل اللهم وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.